সবাই খাবে বিয়ের খাবার DJ প্রকাশ ও দয়াল আমার DJ বিপ্লব হবে না আমারই যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে DJ প্রকাশ আমারই যখন বিয়ে হবে দয়াল DJ বিপ্লব আমি দেখতে পাবো না Activate সবাই খাবে বিয়ের খাবার সবাই খাবে বিয়ের খাবার ও দয়াল আমার খাওয়া হবে না আমার যখন বিয়ে হবে দয়া আমি দেখতে পাবো না রে আমার যখন বিয়ে হবে দয়া আমি দেখতে পাবো না DJ Biplob.